فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. চলারসর দিশারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকল মৃত মুসলিমদের রুহের মাগফেরাত এবং জীবিত মুসলিম ভাইদের বোনদের শান্তি কামনায় পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত মাহফিলের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অত্র এলাকার মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক কিশোর ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই চেলারসর দিশারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত মোবারকময় ফজিলতময় কোরআন সুন্নাহ ভিত্তিক এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অসংখ্য সহি হাদিস থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার এবং শোনার সেই আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত যেই আলোচনাগুলো হয়েছে সেগুলো শোনার এবং শেষ পর্যন্ত বাকি আলোচনা করার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফদল ও করম আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করেছেন এজন্য শুকরিয়াতান সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই প্রশংসা, আল্লাহ পাকের এই হামদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে চেলার ছরের মানুষের ঈমান আলহামদুলিল্লাহ এখনো খুব মজবুত এবং শক্তিশালী। কি শক্তিশালী আপনাদের ঈমান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানকে আরো মজবুত করার, আরো শক্তিশালী করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের জামাতে নাই, আরেকজন ওয়াজ শুনছেন কম, কিন্তু ফজরের জামাতে প্রথম কাতারে পাওয়া যায়, তাহলে কোন লোকটা বেশি ভালো? কম শুনছে কিন্তু ফজরের জামাতে প্রথম কাতারে পাওয়া গেছে, আরেকজন সারা রাত শুনছে, একেবারে রাত তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত ওয়াজ শুনছে, ফজরের জামাতে নাই। আপনাদের এই অঞ্চলে বিশেষ করে রাতব্যাপী মাহফিল মনে হয় না, কিন্তু ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ওই অঞ্চলে এশার সলাতের পরে মাহফিল শুরু হয়, সে ফজর পর্যন্ত মাহফিল চলতে থাকে, সারা রাত চলতে থাকে। একবার এক মাহফিল সেই ময়মনসিংহের এক জায়গায় আমরা গেলাম, বলল আপনার আলোচনা রাত তিনটায়। আমি বললাম কোন জায়গায় আসলাম জীবনে যে রাত তিনটায় ওয়াজ, রাতের তিনটায় আলোচনা করব, শুনবে কারা, রাতের তিনটায় শ্রোতা কারা, সবাই তো ঘুমাবে, তা আমি ওয়াজ করব কার সামনে। পরে দেখলাম যে সারা রাত চলতেছে, একেবারে আসার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত একের পর এক বক্তা আলোচনা করতেছেন আর বাকিরা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, এই ওয়াজ, এরকম সারা রাতের ওয়াজ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত বয়ান করছেন, সারা রাত আলোচনা করছেন, বা কোনো সাহাবাই কেরাম সারা রাত আলোচনা করছেন, এরকম কোন ঘটনা জীবনে শুনছেন? এরকম কোন ঘটনা ঘটে নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ইবাদত করতে গিয়ে কিছু মানুষের, কিছু সাহাবীর ইমান চলে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই হাদিস আপনারা মনে হয় অনেকেই জানেন, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনজন সাহাবি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের বেলায় চোখের সামনে দেখি, কিন্তু রাত্রের বেলায় এশার পরে আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন কোন সময়? দিনের বেলায়। কিন্তু রাত্রিবেলায় তো আর দেখেন না। রাত্রিবেলায় দেখেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা, আমাদের আম্মা যারা, তারা রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন। এই জন্য আমাদের আম্মা, একজন সম্মানিত আম্মা যান, নামটা হলো তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মার নাম শুনছেন? আল্লাহু আকবার! উনি আমাদের কি আম্মা না খালাম্মা? আম্মা, আমাদের সকলের সম্মানিত আম্মা যান, আল্লাহু আকবার! আমাদের এই আম্মা যান কত বড় মুহাদ্দিস জানেন, আল্লাহু আকবার! আমাদের এই আম্মা যান 2210টি হাদিসের বড় মুহাদ্দিসা, আল্লাহু আকবার! তাহলে দেখেন আমরা সেই মায়ের সন্তান। আমাদের মা মূর্খ মা না, জাহেল মা না, আমাদের মা বড় শিক্ষিতা মা, যেই মা 2210টি হাদিস মুখস্থ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরামের কাছে এই হাদিসগুলো বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। সেই আম্মা জান হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলতেছেন, লানা শামসুন ওয়া ফিল আফাক শামসুন, লানা শামসুন ওয়া ফিল আফাক শামসুন, ওয়াশ-শামসু তাতলাউ বাদাল ইশা। আম্মা জান বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য প্রতিদিন সকালবেলায় একটি সূর্য উদিত হয়, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ঘরেও একটা সূর্য উঠে, সেই সূর্যটা উঠে বাদাল এশা, এশার নামাজের পরে। তোমাদের সূর্য উঠে ফজরের নামাজের পরে, আমাদের সূর্যটা উঠে এশার নামাজের পরে, আল্লাহু আকবার! তাহলে এশার নামাজের পরে যে সূর্যটা উঠে, এই সূর্য কিন্তু অন্যরা দেখে না, শুধু দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতেরা। তিনজন সাহাবি চিন্তা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগি সম্পর্কে আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে, আমাদের মাদের থেকে একটু শুনে আসি। জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলতে হয়? আপনারা দেখে বলেন না, এই দেশে বলা লাগে না নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লামের উপরে দরুদ যত বেশি পেশ করবেন, নবী সাল্লামের মহব্বত আপনার আমার অন্তরে তত বেশি তৈরি হবে, পয়দা হবে। আর নবী সাল্লামের মহব্বত যত বেশি পয়দা হবে, তত ইমান শক্ত এবং মজবুত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে বেশি বেশি করে নবী সাল্লামের উপরে দরুদ পেশ করবেন, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা, সমস্ত মাখলুকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার সকল ইমানদার, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমার রাসূলের উপরে ঈমান এনেছো, তোমরাও বেশি বেশি করে আমার রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার উচ্চারিত হবে, যতবার শুনবেন, ততবারই মুখে জোরে হোক আস্তে হোক উচ্চারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, বাংলা ভাষায় আমরা যখন কোনো কিছু লিখতে যাই, নবী সাল্লামের নাম আসলে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই দন্তাস্ব আকার সাথে বিসর্গ দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই। এটা দিয়ে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা সারাই ফেলি। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম যত হাদিসের কিতাব লিখেছেন, বড় বড় বিশাল বিশাল হাদিসের কিতাব, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এক হাদিসের কিতাবের মধ্যে প্রায় 30,000 হাদিস বর্ণনা করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা কত বিশাল হাদিসের কিতাব, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামে আত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, বিশাল বিশাল হাদিসের কিতাবগুলো মুহাদ্দিসিনে কেরাম যত হাদিস বর্ণনা করেছেন, কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসার পরে শুধু সওয়াব দিয়ে ব্র্যাকেট দিয়ে দেন নাই। সমস্ত জায়গায় আনিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় পূর্ণ বাক্যটি সাহাবায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কোন সাহাবি, কোন তাবি, কোন তাবে তাবেইনে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বখালতি করেন নাই। আমরা মনে করি যে এক পৃষ্ঠার মধ্যে 10 বার 20 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে, এতবার লিখলে কেমন দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম একই পৃষ্ঠার মধ্যে কয়েকবার 10 বার 20 বার 50 বারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে তারা বিরক্ত হন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, যদি দুনিয়ার সকল কিছুর চাইতে আমার মহব্বত তোমাদের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, তোমাদের স্বামী স্ত্রীর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার ধন সম্পদের চাইতে, নিজের জানের ভালোবাসার চাইতে, আমি রাসূলের মহব্বত যদি বেশি না হয়, আল্লাহর কসম করে বলছি তোমরা কো ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযরুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, ওয়া তুআযরুহু, আমার রাসূলকে যারা সম্মান করে, আমার রাসূলের প্রতি যারা ভালোবাসা ভালোবাসা অর্জন করে, আমার রাসূলকে যারা মহব্বত করে, আমার রাসূলকে যারা তাআজিম করে, তাওকীর করে, সম্মান করে, এবং আমার রাসূলের সাথে যেই নূর যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনে কারীমের যারা তেবা করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, তারা মুফলিহুন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা ইমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের চাইতে বেশি করি না। যদি একই জায়গায় আপনিও বিপদে পড়েন, আমিও বিপদে পড়ি, চেষ্টা করব আগে আমার নিজেরে বাঁচানোর জন্য, তারপরে আপনারে বাঁচানোর জন্য। অর্থাৎ আপনার থেকে আমার জীবনের মহব্বতটা বেশি, কিন্তু বাকি সব কিছুর চাইতে আপনারে আমি বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ওমর, ওমর রে, এখনো তুমি ইমানদার হইতে পারো নাই, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বত তো করি, বরং আমার নিজের চাইতেও এখন আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি মুমিন হইছো, এতক্ষণে তুমি ইমানদার হইছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা হইতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, নিজের থেকেও বেশি নবীর সুন্নতকে, নবীর তরিকাকে, নবীর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সা, কেয়ামত কখন হবে, কেয়ামতটা কখন হবে এই খবরটা একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মা যা আদাত তালাহা, সাহাবীরে, কেয়ামত কখন হবে এই খবরের তোমার দরকারটা কি, কেয়ামত কখন হবে এই খবরের দরকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি এমন জিনিস তৈরি করে বসে আছো, কেয়ামত হইলেই তোমার জন্য আনন্দের সময়। ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোনো আমল নাই, একটা মাত্র আমল আমি রেডি করে রাখছি, সেটা হলো ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, এই আমলটা মজবুত করে রাখছি, আর তেমন কোনো আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবি শোনো, আন্তা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তোমার অবস্থানটা হবে তাদের সাথে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এত অসংখ্য হাদিস শুনেছি, কিন্তু কোন হাদিস শুনে এত বেশি খুশি হই নাই, এই হাদিসটা শুনে আমরা সাহাবায়ে কেরাম যত বেশি খুশি হয়েছি, কারণ আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আর কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের অবস্থান হবে, তাদের সাথে আমরা থাকব। অথচ ওয়া ইল্লামা আমাল বিমিসলি আমালিহিম, অথচ তাদের আমলের দ্বারে কাছেও আমাদের আমল নাই। আল্লাহ আকবার। তাদের আমল কোথায়, আমাদের আমল কোথায়, তাদের সাথে কিয়ামতের ময়দানে থাকার প্রশ্নই আসে না। কিন্তু একমাত্র তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকব, কত খুশির খবর, কত আনন্দের খবর। সুবহানাল্লাহ। তিনজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের কাছে গেলেন যে রাসূলের রাত্রিকালীন খবর, রাত্রিকালীন ইবাদত সম্পর্কে জানতে চান। আল্লাহ রাসূলের স্ত্রীরা রাত্রিকালীন ইবাদত সম্পর্কে জানাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলায় ঘুমিয়ে যান, শেষ রাত্রিতে আল্লাহ রাসূল উঠেন, উঠে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ আদায় করেন, আবার ফজরের দুই রাকাত সুন্নত আদায় করেন, তারপরে ফজরের জামাতে সালাত আদায় করেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য উঠা পর্যন্ত অবস্থান করেন, তারপরে ইশরাকের সালাত আদায় করেন, তারপরে রোগী দেখতে যান, তারপরে দাওয়াতের কাজে বের হন, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৪ ঘন্টার রুটিন আম্মা জানেরা বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে এই তিনজন সাহাবী চিন্তা করে, হায়রে, এবাদত তো আল্লাহ রসুল বেশি করে না, এবাদত তো অল্প, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এবাদত করে এটা তো একেবারে অল্প এবাদত। এবার একজন আরেকজনকে বলে, শুনো, আল্লাহ রসুল অল্প এবাদত করলেও চলে, আমি আর তুমি এত কম এবাদত করলে চলবে না, কারণ ওয়াকাদ গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন, রাসূল রে, আপনার অতীতের সকল গুনাহ, ভবিষ্যতের সকল গুনাহ, আমি আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিছি। সুবহানাল্লাহ। সুতরাং আপনার আপনার গুনাহ যেহেতু, রাসূলের গুনাহ যেহেতু সব মাফ, তো রাসূল তো ইবাদত না করলেও চলে, আমি আর তুমি এত কম ইবাদত করলে তো চলবে না, আমার আর তোমার এত কম ইবাদত করলে হবে না। তো একজন উঠি এবার বলতেছে যে, শুনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে রাত্রে থেকে আমি আর জীবনে কোনোদিন রাত্রে ঘুমাবো না, আমার ফিট আর কোনোদিন বিছানার সাথে লাগবে না, এশার পরে ইবাদত শুরু করব, ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকব। সুবহানাল্লাহ, কত ভালো জিনিস না! আল্লাহ আকবার, সারা রাত ঘুমাবে না, খালি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন। আরেকজন বলে উঠল, তুমি সারা রাত আল্লাহর ইবাদত করবা, এর থেকে আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমার জীবনে যতদিন বাঁচায় রাখেন আমি সারাটা জীবন শুধু প্রতিদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ছেড়ে দিব না, একেবারে সারা বছর রোজা। কিসের এক মাস রোজা? ৩০ দিন রোজা কি হয়? একেবারে ৩৬৫ দিন রোজা, এক বছর সিয়াম পালন করতে থাকবো সারা জীবন, কত ভালো ইবাদত না! আরেকজন বলে উঠলো, আল্লাহর কসম, তোমাদের এই রোজা রাখা, তোমাদের এই রাত্রিকালীন ইবাদত, এত কিছু আমার মনে হচ্ছে তাও যথেষ্ট না, আরো বেশি ইবাদত লাগবে, আরো বেশি ইবাদত করতে হলে ওয়াল্লাহি লা তাযাওয়াজু আবাদা, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে বিয়ে শাদীর ধারে কাছেও যামু না, বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদীটাই সকল অনিষ্টের মূল। কারণ বিয়ে শাদী করলে বাড়িতে স্ত্রী থাকে, সন্তান সন্ততি থাকে, স্ত্রী সন্তান সন্ততি সকাল বেলায় উঠলে বাজারের লিস্ট ধরাই দে, কি ভাবিরা বাজারের লিস্ট ধরাই দে না, আজকে আমাদের এই চাউল লাগবো এত কেজি, মাছ লাগবো এত কেজি, মাংস লাগবো এত কেজি, ডাউল লাগবো, সবজি লাগবে, এটা লাগবে, এটা লাগবে, বিশাল এক বাজারের লিস্ট। এই বাজারের লিস্ট তৈরি করতে করতে, বাজারের তৈরি করার জন্য চাকরি বাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, কত কাজকর্ম করতে হয়, বসে থাকা যায় না। এইভাবে এই পরিবার পরিজনের খরচ নির্বাহ করার জন্য টাকা পয়সার পিছনে দৌড়াইতে হয়, বাড়ি জোগাড় করতে হয়, গাড়ি জোগাড় করতে হয়, দুনিয়ার কত কাজের সাথে জড়িত হইতে হয়। সুতরাং বিয়ে শাদী না করে থাকতে পারলে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করা যায়, কত ভালো বুদ্ধি না! তিনজন তিনটা জিনিস সুন্দর করে আল্লাহর কসম করে ঠিক করে নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছে আমার কাছে খবর আসছে তোমরা কোন কোন সাহাবী এরকম এরকম বিশাল বিশাল ইবাদতের কসম করে বসে আছো, আল্লাহ কসম করে বলছি আল্লাহর এই জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে শোনো আল্লাহর কসম করে বলছি, আমি রাসূলের থেকে বড় মুত্তাকি, আল্লাহকে বেশি ভয়কারী মানুষ জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমি আল্লাহর রাসূল হইলাম ইমামুল মুত্তাকিন, দুনিয়ার যত মুত্তাকিন আছে সকল মুত্তাকিনের নেতা, মুত্তাকিনের ইমাম। দুনিয়ার মানুষ যত বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করে, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আমি রাসূল, ইন্নি আসুমু ওয়া উফতিরু, আমি রাসূল মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়েও দিই। আমি রাসূল কন্টিনিউ সারা বছর আমি রাসূল রোজা রাখি না। আমি রাসূল রাত্রিবেলায় ঘুমাই, আবার রাত্রিবেলায় কিছু সময় ইবাদত করি। সারা রাত কোনোদিন এশার পর থেকে এশার ওযু দিয়ে আমি রাসূল জীবনে কোনোদিনও ফজরের নামাজ পড়ি না। আমি রাত্রিবেলায় ঘুমাই, আবার আমি রাত্রিবেলায় ইবাদত করি। আমি রাসূল বিবাহ শাদী এমন করা করছি যে বিবাহ শাদী তোমরা ইচ্ছা করলেও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী কয়জন? 11 জন। 2 জন ইন্তেকাল করেছেন আর 9 জন জীবিত ছিলেন। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটা উম্মতের জন্য প্রযোজ্য নয়। আমি আপনি যদি মনে করি আমার রাসূল 9টা করছেন, আমি আপনিও 9টা করে করি, করা যাবে? যাবে না। কয়টা পর্যন্ত করতে পারবেন? এই মাসালা যদি ভাবিরা শুনে বলবে যে কোন হুজুর আসছিল মাহফিলে শুনে দিয়ে গেছে 4টা করে বিয়ে শাদী করতে পারবে। এই জন্য আমরা একটারই তো হক আদায় করতে পারি না যথাযথভাবে, একটার ইনসাফ করতে পারি না। এই জন্য আপনাদের 4টা করা দরকার নাই। এই জন্য একটাই আল্লাহ পাক বলছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা ভয় করো আশঙ্কা করো যে ইনসাফ কায়েম করতে পারবে না, তো একটাই যথেষ্ট। এই জন্য আপনাদের জন্য একটাই যথেষ্ট, বেশি আর দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল তোমাদের থেকে এত বেশি বিবাহ শাদীও করেছি, আমার 9টা পরিবার 9টা সংসার আছে, আমি রাসূল এই 9টা পরিবার 9টা সংসার দেখাশোনাও করি, আবার আল্লাহর সেই বিরাট মহান দায়িত্ব নবুয়তের দায়িত্ব আমি পালন করি, রেসালতের দায়িত্ব পালন করি, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করি, এই সব কিছুকে মেনটেন করে সকল কিছুকে আমি ভারসাম্যপূর্ণ করে আমি সব পরিবারের কাজগুলো সমাধা করি, রাত্রিকালীন ঘুমের কাজও করি, এবাদত বন্দেগিও করি, সিয়ামও পালন করি, খাওয়া দাওয়াও করি, এই সব কিছুর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো আমার সুন্নাহ, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মতরা শুনো, আমি রাসূলের থেকে যদি 1 ডিগ্রি বেশি বুঝো, আমি রাসূলের থেকে যদি বেশি বুজুর্গ হইতে চাও, আমি রাসূলের থেকে যদি বেশি মুত্তাকিন হইতে চাও, আমি রাসূলের থেকে যদি বেশি আল্লাহকে ভয় করতে চাও, ফালাইসা মিন্নি, শেষ পর্যন্ত আমও যাবে, সালাও যাবে, আমার উম্মত থেকে বের হয়ে যাবে, উম্মতেই থাকা যাবে না। আমি রাসূলের থেকে বেশি আল্লাহকে মহব্বত করতে যাইও না, আমি রাসূলের থেকে বেশি আল্লাহকে ভয় করতে যাইও না, আমি রাসূলের থেকে বেশি মুত্তাকিন সাজতে যাইও না। কিন্তু দেখা যায় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা রাসূল থেকে আরো 1 ডিগ্রি বেশি বুঝে ফেলি, বুঝি না? অনেক জায়গায় দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝেন নাই আমরা তার থেকে বেশি বুঝে গেছি দিন। এই জন্য আমরা যে কথাটি প্রথমে বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অবশ্যই ইমানের অংশ, কিন্তু কথা হলো আমরা আমাদের আব্বাকে মহব্বত করি, আব্বারে মহব্বত করেন না? আমাদের আম্মাকে মহব্বত করি, ভাই বোনদেরকে মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি, সবাইকে মহব্বত করি, কিন্তু সবার মহব্বত কি এক রকমের নাকি? আম্মারেও মহব্বত করেন, শাশুড়িরেও মহব্বত করেন, দুই আম্মা এক রকম? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক যুবক ভাই আছে নিজের আম্মাকে আম্মা বলে সুন্দর করে ডাকে না, কিন্তু শাশুড়ি রে এমন সুন্দর করে ডাকে। শাশুড়ি কয় আমার জামাই এত সুন্দর করে আম্মা ডাকে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরকম অনেক শাশুড়ির কাছে শুনছি, কয় জামাই এত ভালো, এত সুন্দর করে আম্মা ডাকে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু নিজের মারে জীবনে সুন্দর করে আম্মা বলে আম্মা জান বলে ডাকে না। এরকম হতভাগা ফোড়াকো পাল্লা মানুষ আছে না? তাহলে নিজের মায়ের প্রতিও মহব্বত, শাশুড়ির প্রতিও মহব্বত, দুটোই তো মহব্বত। মা বাবার প্রতি মহব্বত, ভাই বোনের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, সবগুলাই কিন্তু মহব্বত। আল্লাহর প্রতিও মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত ইমানের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ইমানের অংশ। কিন্তু সব মহব্বত একরকমের না, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আম্মাকে ভালোবাসি, আম্মাকে মহব্বত করি, কিন্তু আপনি ইচ্ছা করলে সব সময় আম্মার কাছে অনুমতি ছাড়া যেতে পারবেন না। আল্লাহ পাক কিছু সময় নির্দিষ্ট করে দিছেন যে এই সময়গুলোতে তোমরা তোমাদের মায়ের অনুমতি ছাড়া মার কাছে যাওয়া যাবে না। যদি কোন যে আমার আম্মা আমি যে সময় মনে চায় সেই সময় যাবো, ইচ্ছা করলে পারবেন? আপনি আপনার আম্মাকে মহব্বত করেন, আমি আপনি সবাই আম্মাকে মহব্বত করি। আম্মাকে মহব্বত করা এবাদত, গুরুত্বপূর্ণ এবাদত। কিন্তু ইচ্ছা করলে আপনি আমি আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগাইতেও যাবে না, লাগাইতে পারবেন? তো মহব্বত করি অসুবিধা কি, আম্মারে ধরলাম ধরা যাবে না। আব্বারে মহব্বত করি, ইচ্ছা করলে আব্বার সব জায়গায় হাত লাগানো যাবে না শরীরের, অথচ আব্বার কোলে বড় হয়েছি, আব্বা আমারে আপনারে ল্যাংটা অবস্থায় লালন পালন করছে। কিন্তু আমি আপনি আব্বারে মহব্বত করি, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই আব্বার সাথে মহব্বত করি করা যাবে না, আম্মার সাথে যা ইচ্ছা তাই করা যাবে না, ভাই বোনের সাথে মহব্বত করি, ইচ্ছা করলে ভাই বোনের সাথে সবকিছু করা যাবে না, স্ত্রীকে মহব্বত করি, স্ত্রীর সাথে যা করা যাবে সেটা মা বাবার সাথে ভাই বোনের সাথে করা যাবে না। তাহলে সব মহব্বত কি একরকম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর ঘরে তাওয়াব করতেছিলেন, আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াব করতেছেন। তাওয়াব করতে করতে আল্লাহর ঘরের কোণা দিয়ে যখন আসেন, তখন আল্লাহর ঘরের কোণা ধরে তিনি স্পর্শ করে চুমা দিতে থাকেন। আল্লাহর ঘরের কয়টা কোণা আছে? চারটা কোণা। একটা কোণায় আছে হাজরে আসওয়াদ, আরেকটা কোণার নাম হলো রুকনে ইয়ামেনি। এই রুকনে ইয়ামেনিকে স্পর্শ করা যায়, আর হাজরে আসওয়াদকে স্পর্শ করে চুমা দেওয়া যায়। বাকি দুই যে কোণা আছে, এই দুই কোণে কি আমরা চুমা দিয়ে স্পর্শ করি? করি না। কেন করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোণায় যান সেই কোণায় স্পর্শ করেন আর চুমা দেন। এভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াব করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুআবিয়াকে টেনে ধরলেন, হে মুআবিয়া, আল্লাহর ঘরের সব জায়গা দিয়ে ইচ্ছা করলে চুমা দেওয়া যাবে না, ইচ্ছা করলে স্পর্শ করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর ঘরের আমি আল্লাহর ঘরকে মহব্বত করি, আল্লাহর ঘরকে ভালোবাসি, আল্লাহর ঘরের যে কোনো জায়গা দিয়ে ধরলে অসুবিধাটা কোথায়? আল্লাহ রসুল কি নিষেধ করছে নাকি এই কোনা ধরা যাবে না, এই কোনা ধরা যাবে না? একেবারে সেম কেস মিলে গেছে। সমাজের অনেক মানুষ বলে, আরে মিয়া এটা কোথায় আল্লাহ রসুল মানা করছে নে, এটা করলে অসুবিধা কি, এটা কি আমি খারাপ কাজ করতেছি নাকি, এটা তো ভালো কাজে করতেছি, এরকম বলে না? একেবারে সেম কথা দেখা যায় যে বলে যে, আরে মি এটা কোথায় নিষেধ আছে আমারে দেখান, দেখালে 5 লক্ষ টাকা দেবো, কোথায় লেখা আছে এটা করা যাবে না, কোথায় লেখা আছে এটা করলে গুনাহ হবে, কোথায় লেখা আছে এটা নিষেধ, এরকম অনেকে বলে। দেখবেন যে বেদাতের ব্যাপারে বিশেষ করে যখন বলা হয় তখন বলে যে এটা যে বেদাত এটা কই পাইছেন, দলিল দেন। তো এটা যদি দলিলে থাকতো তাহলে কি আর এটা বেদাত হইতো নাকি? এটা দলিল নাই বলেই তো এটা বেদাত। তা আপনি দলিল দেখাইবেন কোথা থেকে? দলিল নাই বলে এটা বেদাত, তো কয় যে এটা যে বেদাত দলিল দেখান, দলিল দেখাইতে পারলে 5 লাখ টাকা দিব, কারণ এটা তো দলিলে নাই, দলিল নাই বলেই তো বেদাত, দলিল থাকলে আর বেদাত হয় নাকি, দলিল থাকলে তো সেটা সুন্নত। এখন আবার অনেকে বলে যে এই ব্যাপারে কি নিষেধ আছে, নিষেধ কোথায় আছে সেটা দেখান, নিষেধ যেহেতু নাই যা মনে চায় তাই করতে পারি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন যে আল্লাহর ঘরের চতুর্দিকে স্পর্শ করলে অসুবিধা কোথায়। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা জবাব দিয়েছেন, সুন্দর একটা জবাব, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাই দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ তোমাদের প্রত্যেকের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উসওয়ায়ে হাসানা, আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন, আপনি হাজরে আসওয়াদকে ধরেন চুম্বন দেন কোনো অসুবিধা নাই, এটা আল্লাহর রাসূলের সুন্নত। আল্লাহর রাসূল রুকনে ইয়ামেনি স্পর্শ করেছেন, আপনি রুকনে ইয়ামেনি স্পর্শ করেন, এটা সুন্নত। কিন্তু বাকি দুই কোণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই, আপনি যদি স্পর্শ করেন তাহলে আপনি আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝে গেছেন, আপনি আল্লাহ রাসূলের থেকে 1 ডিগ্রি বেশি বুঝে গেলেন, আল্লাহ রাসূলের থেকে আপনি বেশি বুজুর্গ হওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ রাসূলের থেকে বেশি ফজিলত লাভ করার চেষ্টা করতেছেন, আপনি আল্লাহ রাসূলকে উসওয়ায়ে হাসানা মানেন নাই, আপনি এজন্য ওই ভালো কাজটাও আপনার জন্য গুনার কাজ। কাজটা ভালো কিন্তু গুনার কাজ। শুক্রবারে জুমার নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, শুক্রবারে জুমার নামাজ হওয়ার কথা 8 রাকাত, প্রতিদিন জোহরের পর 4 রাকাত, শুক্রবারের জুমা হওয়ার কথা 8 রাকাত, প্রতিদিন এত কর্মব্যস্ততার মধ্যে এত কিছুর মধ্যে 4 রাকাত ফরজ আদায় করতে হয়, শুক্রবারে ছুটির দিন সেদিন তো ডাবল হওয়ার কথা, কিন্তু ডাবল না হয়ে সেদিন নামাজ 2 রাকাত। খতিব সাহেব যদি বলেন, মুসল্লিয়ানে কারাম শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে একটু দয়া করছে, মহব্বত করছে, আল্লাহ মনে করছে আমাদের কষ্ট হইব, আসলে আল্লাহ বুঝতে পারে নাই, নাউজুবিল্লাহ, আসলে জুমার নামাজ 2 রাকাত না, আসেন আমরা সবাই আজকে একটু 4 রাকাতেই পড়ি, অথবা আরো একটু বাড়াই 8 রাকাতে পড়ি। আপনারা মুসল্লিরা ফুটবেন নাকি, কেন ফুটবেন না, অসুবিধা কি, নামাজ বেশি ফুটবো, নামাজে না ফুটবো, নামাজে আবার ক্ষতি কিসের, আল্লাহ রাসূল কোথাও নিষেধ করছে যে জুমা 4 রাকাত পড়া যাবে না, এরকম কোথাও কোনো হাদিস দেখাতে পারবেন, আল্লাহ রাসূল তো নিষেধ করে নাই, তো অসুবিধা কি, জুমা 4 রাকাতে পড়ি, জোহর প্রতিদিন 4 রাকাত পড়ি, জুমা 4 রাকাত পড়লে অসুবিধা কি, অসুবিধা এক জায়গায়, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা আল হাসরের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাসূল তোমাদেরকে যেভাবে যা কিছু করতে বলেন সেটা করো, আমার রাসূল যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো, এটার নাম ঈমান। সুতরাং রাসূল সারা জীবন জুমার নামাজ পড়েছেন 2 রাকাত, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত দলিলে বুঝে আসুক আর না আসুক, যুক্তি বুঝে আসুক আর না আসুক, আমাকে আপনাকে নামাজ জুমার নামাজ 2 রাকাতেই পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন গাছপালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে উঠতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পর্বত থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চারিদিক থেকে আওয়াজ আসতো, গাছপালা ঝুঁকে পড়তো, পাথর ঝুঁকে পড়তো। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমরা বসে আছি, এমন সময় একটা উট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে সাজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছপালা সাজদা করে, পাথর সাজদা করে, পাহাড় পর্বত সাজদা করে, উট সাজদা করে, আল্লাহর সকল মাখলুকাত সাজদা করে। ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাহু, তাহলে আমরা সাজদা করব না কেন? আমরা তো সাজদা করার ব্যাপারে আরো বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহায়েম, আপনাকে সকল চতুষ্পদ জন্তু এসে এসে আপনাকে সাজদা করে, গাছপালা সাজদা করে, পাথর সাজদা করে। ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো বেশি হকদার, আমরা আপনাকে সাজদা করতে চাই। সবাই সাজদা করে, সব মাখলুকাত, আমরা সাজদা করলে অসুবিধা কি? আমরাও একটু আপনাকে সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবীরা শোনো, আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হলো উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। এক বাক্যের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এক যুগান্তকারী কথা বলে দিলেন, উবুদু রাব্বাকুম, ও আমার উম্মতরা, দুনিয়ার মানুষ শুনো, এবাদত করবা একজনের, এবাদত করবা একজনের, এবাদত করবা সৃষ্টি যার এবাদত তার, সেই রবের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করবা। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবাদত হবে শুধু একমাত্র আল্লাহর, এবাদত হবে শুধু আল্লাহর। ওয়া আকরিমু আখাকুম, আর আমি রাসূল তোমাদের ভাই হিসাবে, দীনী ভাই, মুমিন, মুমিন হিসাবে আমাকে শুধু সম্মান করবা, এবাদত করবা না। আল্লাহ আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, একটা এবাদত, একটা একরাম, দুটা দুই জিনিস, একটা এবাদত আর একটা একরাম। এবাদত করবা শুধু আল্লাহর, আমি রাসূলকে শুধু একরাম করবা, আমি রাসূলের এবাদত করবা না। আমি রাসূলের এবাদত করলে সেটা এবাদত হবে না, সেটা শিরক হয়ে যাবে। সেজদা একটা গুরুত্বপূর্ণ আল্লাহর এবাদত, সুতরাং সেজদা পাওয়ার মালিক একমাত্র যে আল্লাহ তোমারে বানাইছেন, সেই আল্লাহই শুধু সেজদা পাওয়ার মালিক, আমি রাসূল তোমাদের থেকে সেজদা পাওয়ার মালিক না। সুতরাং খবরদার, আমি রাসূলকে সেজদা করবা না, আমি রাসূলকে সম্মান করবা। তবে সম্মান করার সময় এই জিনিসটা ভালো করে খেয়াল করবা, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি মিম্মা আনজালানিল্লাহু আযজা ওয়া জাল্লা। আমাকে সম্মান করার সময় গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো অফিসের ফিয়ন। অফিসের ফিয়নের যদি আপনি ডাকেন, ওই প্রিন্সিপাল স্যার এদিকে আসেন, আপনার অফিসের ফিয়ন, ফিয়নের যদি বলেন, এই প্রিন্সিপাল স্যার এদিকে আসেন, তাহলে ওই ফিয়নকে কি সম্মান করা হইলো না অসম্মান করা হইলো? হ্যাঁ, ইউনিভার্সিটির কলেজের টিচারদের মধ্যে কয়েকটা শ্রেণীভাগ আছে। প্রথম লেকচারার থাকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, তারপরে প্রফেসর। এখন একজন লেকচারার নতুন জয়েন করছে, তারা যদি বলেন, এই প্রফেসর অমুক, আমাদের দেশে কিন্তু আবার কলেজে শিক্ষকতা করলে সবাই প্রফেসর, একেবারে লেকচারারও প্রফেসর, সবাই প্রফেসর। এখন লেকচারারকে যদি আপনি প্রফেসর বলেন, তার সম্মান কি বাড়ানো হলো না কমানো হলো? হ্যাঁ, একজন ডিসি সাহেব, তাকে যদি বলেন, ও মাননীয় মন্ত্রী মহোদয়, একজন ডিসি জেলা প্রশাসক, তাকে যদি আপনি মন্ত্রী মহোদয় বলে সম্বোধন করেন, ডিসি সাহেবের সম্মান বাড়ে না কমে? একজন মন্ত্রী, তাকে যদি আপনি লেখেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী বানাই দেন, মন্ত্রীকে যদি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বানাই দেন, অসুবিধা কি? তার সম্মান বাড়াই দিলেন, অসুবিধা তো কিছু নাই, সম্মান বাড়াই দিছেন, তো বাড়াইলে অসুবিধা কি? এই বাড়ানোর দ্বারা সম্মান বাড়ানো হয় না, সম্মান কমানো হয়, কাউকে তিরস্কার করা হয়। মানে উনি যেই লেভেলের মানুষ, যেই পদের মানুষ, যেই মর্যাদার মানুষ, তাকে সেই মর্যাদায় রাখাটাই হলো তার প্রতি সম্মান, কিন্তু তার মর্যাদার থেকে তাকে বাড়াই দেওয়া। যদি বলেন যে আমি তো তার সম্মান বাড়াই দিছি, অসুবিধা কি? একদিন এক বক্তা, এক আলেম তো বারবার বলতেছে, মা ফাতেমা, মা ফাতেমা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেয়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা আমাদের মা, এই কথা আল্লাহ কোথাও বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা আমাদের কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের একজন সম্মানিত বোন। এখন ওই আলেম শুধু বারবার বলে মা ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা জারি আছে না, শুনছেন আপনারা? আমি কি তোর বোন ছিলাম না রে মা ফাতেমার জারি? কুলসুমের বাড়িতে এত বড় জিয়াপদ চলতেছে, ফাতেমারে দাওয়াত দেয় নাই, হাসান হোসেনের দাওয়াত দেয় নাই, আমাদের মা বোনেরা শুনে আর কান দেয়, কত বড় ডাহা মিথ্যা কথা, জালিয়াতি কথা। এখন মা ফাতেমা, মা ফাতেমা করে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বললেন কোন হিসাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তারপরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হইলো কেমনে? বলেন যে শুনেন, যদি তাকে আমরা বোন বলি তাহলে একটু সম্মানটা কম বোঝা যায়, যদি মা বলি তার সম্মানটা বেড়ে যায়, এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার মা বলি। আমি বললাম যে শুনেন ভাই, আপনি আজকে থেকে ভাবিকে নাম ধরে ডাকবেন না, ভাবিরও বলবেন আম্মা বলে ডাক দিবেন, ভাবিরও সম্মান বাড়ি যাইব। স্ত্রীকে আপনি নাম ধরে ডাকবেন কেন? তাহলে সম্মানটা কমে যাচ্ছে। আপনি নাম ধরে না ডাকে আম্মা বলে ডাক দিয়েন, তাহলে স্ত্রীর সম্মান বেড়ে যাবে। যাকে যেভাবে সম্মান দেওয়ার দরকার, যিনি যেই পদের যেই মর্যাদার, তার সম্মান হবে সেই মর্যাদার। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, দেখেন আল্লাহ আকবার, ওয়াল্লাহি মা উহিব্বু, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা তোমাদের অবশ্যই থাকবে, এটা ইমানের অংশ। কিন্তু আল্লাহর কসম, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার থেকে আমি রাসূলকে মহব্বত করতে গিয়ে আরো অনেক উপরে তুলে দিবা, এরকম উপরে তুলে দেওয়াকে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রাসূল মহব্বত করি না। মানে আমি রাসূলকে ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে আল্লাহ বানাই দিলা, তাহলে কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হলো না, রাসূলকে অপমান করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যতটুকু মর্যাদা দিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, ইমানের যে অংশটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, দেখেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে শুধু রাসূল বলেন নাই, কি বলছেন, আব্দুহু ওয়া রাসূলুহু, প্রথমে তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে তিনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু না বলতেন, দুনিয়ার অনেক মানুষ বলে ফেলতেন তিনি আল্লাহর গোলাম নন, তিনি আল্লাহর বান্দা নন, তিনি আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন রূহুল্লাহ কালিমাতুল্লাহ, খ্রিস্টানরা বলল যে ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর রূহ, আল্লাহর কালেমা, সুতরাং তিনি ইবনুল্লাহ, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। এজন্য আমাদের উপরে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ রাসূলের উপরেও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আমরা যেমন নামাজের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিই না, এই সালামটা কাকে দিই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিই। আল্লাহ রাসূল কি নামাজের মধ্যে সালাম দিতেন না? আবার আর কথা বলেন, আল্লাহর বান্দারা চুপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? এটা আল্লাহ রাসূল বলতেন না? আল্লাহ রাসূল কি বলতেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুহাম্মাদ, নিজে আইয়ুহান নবী, তিনি কাকে সালাম দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি এর ভিতরে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন, একটা হলো তিনি আল্লাহর গোলাম, তিনি হলেন আব্দুহু মুহাম্মদ, আরেকটা হলো তিনি রাসূলুহু মুহাম্মদ। তিনি যখন নামাজ পড়তেন, তিনি যখন সালাত আদায় করতেন, তিনি তখন আব্দুহু মুহাম্মদ, তিনি সালাম দিতেন, দরুদ দিতেন রাসূলুহু মুহাম্মদের উপরে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে নামাজের মধ্যে ভুল করতেন, নামাজে ভুল করতেন, করতেন না। অনেক হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজে ভুল করছেন, সাহাবীরা ভয়ে লোকমা দেয় নাই, সাহাবীরা মনে করছে হয়তো নামাজের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, এই বই লোকমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমরা লোকমা দিলে না কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় চেঞ্জ হয়ে গেছে নামাজের পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পদ্ধতি চেঞ্জ হয় নাই, ইন্নামা আনা বাশারুন, আমি একজন তো মানুষ, আমি একজন বাশার, আমারও ভুল হইতে পারে। ফাইজা নাসিতু ফাযাক্কিরতুমুনি, যখন নামাজের মধ্যে আমার এরকম ভুল হয়ে যায় তখন তোমরা আমারে স্মরণ করাই দিও, তখন তোমরা আমাকে স্মরণ করাই দিবা। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কার মত হইতে হবে? সাহাবায়ে কেরামের মত। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, আমার আপনার মহব্বতের নমুনা হবে সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ঈমান আনে, তাদের ঈমানটা যদি ও সাহাবীরা তোমাদের ইমানের মতো হয়, তাহলে বুঝবা তারা হেদায়েতের উপরে আছে। তোমাদের ইমান যদি সাহাবীদের ইমানের মতো না হয়, তাহলে তারা হেদায়েতের মধ্যে নাই, গোমরা হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করেছেন, যেই ভালোবাসা বেসেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে আল্লাহ রাসূলকে এত বেশি মহব্বত করা কারো পক্ষে সম্ভব না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না, মহব্বতটা হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরও ভালোবাসতে হবে সেই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে করতে যদি আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক মাটি দিয়ে বানান নাই, আমাদের মতো বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে বানাইছেন, এটা তো ভালো জিনিস না, এটা অসুবিধার কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মান বাড়াই দিলাম, মাটির বললে সম্মান কমে যাচ্ছে, এজন্য আমরা বললাম যে অসুবিধা কি, আল্লাহ রাসূলকে নূর দিয়ে বানাইছে, আমার রাসূল সবার উপরে। আমার ভাইয়েরা বোনেরা শুনুন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। এখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা সেজদা করো কারে? আদমেরে। আদম হলো মাটির, ফেরেশতারা হলো নূর। নূরের দাম বেশি না মাটির দাম বেশি? এখানে তো সরাসরি বোঝা যাচ্ছে নূরের থেকে মাটির দাম বেশি। ইবলিস সাহেব সেখানে যুক্তি পেশ করলো, মিস্টার ইবলিস বলে উঠল, খালাক্তানি মিন নূরিন খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে, আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? আমি আগুনের দাম বেশি, আদমে আমারে সাজদা করব, আমি কেন আদমের সাজদা করব? তাহলে ফেরেশতারাও তো বলার কথা ছিল, নূরের দাম বেশি মাটির থেকে, আদমে আমাদেরকে সেজদা করব, আমরা আবার আদমের কর্ম কেন? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের দাম বেশি করেন নাই, নূরের থেকে ওই আদমের মাটির দাম আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে নিজের ইচ্ছা মতো মন গড়া যে মর্যাদা বাড়াই দিলাম, যে আমি অসুবিধাটাকে রাসূলের মর্যাদা বাড়াইছি, কিন্তু নিজের ইচ্ছা মতো বাড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সাহাবায়ে কেরামের মতো মহব্বত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই কি এখানে যারা আসছি তারা সবাই মুসলিম না গায়রে মুসলিম। আমাদের সবার মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম কি? ইমান। ইমান প্রত্যেকের মধ্যে একটা মূল্যবান, সারা দুনিয়ার থেকে মূল্যবান একটি জিনিস আছে, সেই জিনিসের নাম ইমান। ইমান এত মূল্যবান, ইমান এত দামি, সারা দুনিয়া বিক্রি করলে ইমানের সমপর্যায়ে দ্বিতীয় কিছু হইতে। আমাকে আপনাকে যদি বলে ও আল্লাহর বান্দা শোনো, সমস্ত দুনিয়ার তোমাকে মালিক বানাই দেওয়া হবে, তুমি তোমার ইমানটা ছেড়ে দাও, ইমানটা পরিত্যাগ করো, আমি আপনি সারা দুনিয়ার পরিবর্তে ইমান ছাড়বো নাকি? কি কে কে আছেন ইমান ছেড়ে দিবেন? একজন নাই। আল্লাহ আকবার, ইমানের প্রতি মহব্বত, ইমানের প্রতি ভালোবাসা আমাদের কত বেশি, সুবহানাল্লাহ। আমরা সকলে জীবনের থেকে সারা দুনিয়ার সকল সম্পদের থেকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের ইমান। এই ইমান এত এত মূল্যবান, ইমানের কারণে জান্নাত, ইমানের কারণে জাহান্নাম নির্ধারণ হয়, ইমান দিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব, আবু তালেবের নাম শুনছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এই চাচা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দড়াই গেলেন, চাচার মাথার পাশে বসলেন, এক পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক পাশে আবু জাহেল, দুইজন দুই পাশে বসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা জান, জীবনে কত আদর যত্ন করে বাতিজারে লালন পালন করলেন, কত আদর যত্ন করে বাতিজাকে ব্যবসা বাণিজ্য শিখাইলেন, কত আদর যত্ন করে বিয়ে শাদির ব্যবস্থা করলেন, এতিম বাতিজাকে কত ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আজকের এই দিন পর্যন্ত আপনি পৃথিবীতে করে গেছেন। চাচারে আমি রহমতুল্লিল আলমিন, আমি সাইয়েদুল মুরসালিন, আল্লাহ রব্বুল আলমিন আমাকে নবী বানাইছেন, আমি আপনার জন্য দুনিয়াতে, আপনি আমার জন্য এত কিছু করলেন, কেয়ামতের ময়দানে যদি আপনার ইমান না থাকে, আমি রাসূল তো আপনার জন্য কিছুই করার মালিক নই, কিছুই করতে পারবো না। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা জান আপনি শুধু মৃত্যুর আগে ইমানটা আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহকে, এই ইমানটাকে আমি আল্লাহর দরবারে হুজ্জাত হিসাবে পেশ করব। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি শুধু ইমানটা আনেন, কিয়ামতের ময়দানে এটাকে আমি হুজ্জত হিসেবে পেশ করে আপনার জন্য আমি কিছু করার চেষ্টা করব। আবু তালেব চিন্তা করতেছেন ভিতরে ভিতরে, ইমানটা আনবেন কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কিনা। কিন্তু অপর পাশ থেকে আবু জাহেল বলে উঠল, ও আবু তালেব, জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সাথে তোমার এত বন্ধুত্ব, এত গভীর সম্পর্ক, তোমরা সারা জীবন আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে ছিলা, মৃত্যুর সময় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতে যদি মৃত্যুবরণ করো, দুনিয়ার সকল মানুষ কিয়ামত পর্যন্ত বলবে, যুগ যুগ ধরে বলবে, আবু তালেব সারা জীবন আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে ছিল, মারা যাওয়ার সময় মুহাম্মাদের মিল্লাতের উপরে মারা গেছে, এই কলঙ্ক দুনিয়া থেকে তোমার কোনোদিন যাবে না, সুতরাং তুমি মৃত্যুর সময় দুনিয়াতে কলঙ্ক রেখে মারা যেও না। শেষ পর্যন্ত আবু তালেব বলে উঠল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে থাকার কারণে এই লোককে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারছে কিনা? পারে নাই। ইমান এত মূল্যবান জিনিস, ইমান দিয়ে জান্নাত নির্ধারণ হয়, ইমান দিয়ে জাহান্নাম নির্ধারণ হয়। এক সাহাবী মুশরিক অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাবে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, ওই উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে আল্লাহ রাসূলের সাথে দেখা, আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলল যে এই লোক কি মোহাম্মদ, এই লোক কি সেই মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহ আকবার, এই লোকের চেহারা কোন মিথ্যাবাদী মানুষের চেহারা হইতে পারে না, এই লোকের চেহারা কোন খারাপ মানুষের চেহারা হইতে পারে না। এই মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য এসেছি, আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার চেহারা দেখে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে দিবেন, আমাকে আপনি কালেমা পড়ান, আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান আনালেন। ঈমান আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এখন যেখানে রওনা দিয়েছেন আমিও আপনাদের সাথে যেতে চাই। কোথায় যেতে চাও? যুদ্ধের ময়দানে। সাহাবা ইকরাম বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক মুনাফিক হইতে পারে, মাত্র ইসলাম গ্রহণ করছে, এখন তারে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই লোক যেহেতু যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে আমার সাথে যেতে চায়, আল্লাহর এই বান্দাকে আমি জেহাদের ময়দান থেকে বাধা দিতে পারি না। এই বান্দাকে জেহাদের ময়দানে নিয়ে যাওয়া হলো, জেহাদের ময়দানে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, একটু আগে মানুষটা জাহান্নামে ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে মানুষটা জান্নাতি হয়ে গেল। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, ইমান এমন এক মহামূল্যবান জিনিস, যেই ইমানের কারণে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেন। এই ইমান এমন এক জিনিস, যেই জিনিস বিভিন্ন কারণে একবার ভিতরে ঢুকলে ওই ইমান আবার যে কোনো সময় ভেঙ্গেও যেতে পারে। কিন্তু আমরা সমাজের সমস্ত মানুষ, সমস্ত ভাইয়েরা মনে করি দুনিয়ার সকল জিনিস ভাঙ্গে, ইমান কোনোদিন ভাঙ্গে না। ইমান যেহেতু একবার ঢুকছে, এই ইমান আর জীবনে বের হবে না। কিন্তু দেখেন, আমরা যখন অজু করি, অজু ভাঙ্গে না ভাঙ্গে? অজু ভাঙ্গে? আপনাদের দেশে অজু ভাঙ্গে? ঘুমাইলে অজু ভাঙ্গে? হ্যাঁ, অনেক জায়গায় ঘুমাইলে অজু ভাঙ্গে না, ঘুম থেকে উঠেও নামাজ পড়ে। তাহলে ঘুমাইলে অজু ভাঙ্গে, প্রস্রাব করলে অজু ভাঙ্গে, পায়খানা করলে অজু ভাঙ্গে, আরো কতগুলো অজু ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, দেখেন এই এলাকার সব মানুষ আলেম, সব জানে। অজু ভঙ্গের কারণ সাতটি, নুরানি মাদ্রাসায় পড়ায় না? অজু ভঙ্গের কারণ সাতটি, এভাবে সুর করে করে, সুন্দর করে করে পড়ায়। আচ্ছা, অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে নাকি? কিছু কিছু কারণ আছে, এই কাজগুলো করলে নামাজ ভেঙ্গে যায়। রোজা ভঙ্গের কারণ আছে নাকি? অনেকগুলা কাজ আছে যেগুলা করলে রোজা ভেঙ্গে যায়। রোজা অবস্থায় যদি আপনি সিগারেট খান, সিগারেট খেলে রোজা ভাঙ্গে না ভাঙ্গে? হ্যাঁ, সিগারেট তো খাওয়াও না, পান করাও না, তো ভাঙ্গে কেমনে? জি, খাইলে রোজা ভাঙ্গে, পান করলে ভাঙ্গে। তো সিগারেট কি খাওয়ার মধ্যে না পান করার মধ্যে? জি, আচ্ছা, রোজা ভঙ্গের কারণও আছে। তারপরে আপনার যত এবাদত বন্দেগি আছে, সকল এবাদত বন্দেগি এরকম ভেঙ্গে যায়। তাহলে ইমানের মতো এরকম মহামূল্যবান একটা জিনিস, এই জিনিস কি মানুষের ভাঙ্গে না? ভাঙ্গে। কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টা, এটা সমাজের কেউ জানে না। সবাই মনে করে যেহেতু মুসলমানের ঘরে হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, তো আর মৃত্যু পর্যন্ত ইমান মনে হয় আর যাবে না। ইমান এত শক্ত জিনিস, ভিতরে ঢুকছে, এটারে যত অত্যাচার করেন, যত নির্যাতন করেন, যত মারেন, যাবে কই এটা? এই জাতীয় ধারণা আমাদের যে এটার ভিতরে শক্ত করে আছে। আল্লাহর অনেক বান্দাকে দেখা যায়, ফজরের নামাজের আজান হয়, আল্লাহর বান্দা মসজিদের দিকে যাওয়ার কোনো অনুভূতি অন্তরে আসে না, জোহরের আজান হয় মসজিদে যাওয়ার কোনো অনুভূতি আসে না, আসরের আজান হয় মসজিদে যাওয়ার অনুভূতি আসে না, মাগরিবের হয় এশার হয়, দিনকে দিন এভাবে আজান হচ্ছে, আল্লাহর মসজিদে ডাকা হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার কোনো খবর নাই, অনুভূতিও নাই। কিন্তু যদি কেউ বলে, ও ভাই তুমি নামাজ পড়ো না কেন? বলে যে, ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব শক্ত, খুব মজবুত, নামাজ নাই কিন্তু ইমান খুব শক্ত ঈমান, খুব মজবুত। তুমি নামাজ পড়লে কি হইব, তোমার থেকে আমার ঈমান কিন্তু আরো শক্ত, আরো মজবুত। নামাজে না ঈমান কিন্তু খুব মজবুত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আপনার বা আমার আপনার ইমান যদি ভিতরে থাকে, ওই ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ফজরের জামাতে হাজির হইতে না পারে, এশার জামাতে হাজির হইতে না পারে, বুঝে নিবা তোমার ভিতরে ইমানের মধ্যে মুনাফেকি তৈরি হয়েছে, ইমানের ভিতরে মুনাফেকি তৈরি হয়ে গেছে, তুমি আর ইমানদার নাই, তুমি মুনাফেক হয়ে গেছো। এইভাবে মুনাফেকি চলতে চলতে এক সময় তোমার ইমান রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে, রোগাক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে। ইমান যখন তোমার ভিতরে মারা যাবে, বের হয়ে যাবে, তখন আল্লাহর দিন তোমার কাছে ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, সুন্নার কথা ভালো লাগবে না, দিন নিয়ে চিন্তা ফিকির তোমার মধ্যে থাকবে না, আখেরাতের চিন্তা থাকবে না, কবরের চিন্তা থাকবে না, হাশরের চিন্তা থাকবে না। এজন্য দেখি আমরা অসংখ্য ভাই আল্লাহর দিন নিয়ে কোনো খোঁজ খবর নাই, কিন্তু তিনি নিজে নিজে মনে মনে ধারণা করে আছেন তার ইমান ঠিক আছে, ইমান মজবুত আছে। যেই ইমান আমাকে আপনাকে অল্প কয়েক গজ বাড়ি থেকে মসজিদের দূরত্ব, হয়তো দেখা যাবে 100 গজ, 200 গজ, 500 গজ দূরত্ব, যে ইমান আমাকে আপনাকে অল্প কিছুক্ষণ 5 মিনিটের রাস্তা মসজিদে নিতে পারে না। আমার ভাইয়েরা শুনুন, আমার আপনার এখান থেকে জান্নাতের দূরত্ব হাজার হাজার মাইল। যে ইমান 5 মিনিটের দূরত্ব মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে নিতে পারবে না। যে ইমানের শক্তি 5 মিনিট নিতে পারে না, সেই ইমান আমাকে আপনাকে কিভাবে জান্নাত পর্যন্ত নিবে। আপনি রিক্সার পাওয়ার যদি মনে করেন যে এখান দিয়ে রিক্সায় করে আপনি কক্সবাজার যাবেন, রিক্সায় করে এখান থেকে কক্সবাজার যাবেন, নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাবেন, কিসে করে যাবেন? রিক্সায় করে যাইতে পারবেন? কয় দিনে, কয় বছরে যাইতে পারবেন? তাহলে যদি আপনার কক্সবাজার যাইতে হয়, ওই কক্সবাজার যাওয়ার মতো যানবাহন লাগবে। এখান থেকে জান্নাতের দূরত্ব কাছে নয়, হাজার হাজার মাইল দূরে জান্নাতের দূরত্ব। সেই জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যে ইমান দরকার, সেই ইমান সুস্থ ইমান আমার আপনার ভিতরে থাকতে হবে। আমি শুধু ইমান ভঙ্গের কারণগুলো বলেই আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। কয়েকটি কারণ আছে, যে কারণগুলো ঘটলে মানুষের ইমান ভেঙ্গে যায়, ইমান আর থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। এক নম্বর যে কারণটা, সেই ইমান ভঙ্গের কারণটা হলো, এক নম্বর কারণ, আশিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ইবাদতের মধ্যে কোন শিরক করলে ইমান ভেঙে যায়। আল্লাহর ইবাদতে কোন শিরক করলে, শিরক করার সাথে সাথে ইমান চলে যায়, ইমান আর থাকে না। অর্থাৎ শিরক যিনি করে তিনি হয়ে যান মুশরিক। এই শিরক যার ভিতরে ঢুকবে, সে তার ভিতরে ইমান থাকে না। মানে ইমান আর শিরক দুইটা বিপরীত জিনিস, আলো আর অন্ধকার। আলো আসলে অন্ধকার থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না। ঠিক এরকম শিরক আর ইমান দুইটা বিপরীত মুখী জিনিস। যেই অন্তরে শিরক থাকে সেই অন্তরে ইমান থাকে না, যেই অন্তরে ইমান থাকে সেই অন্তরে শিরক থাকে না। তাহলে শিরক করলে এক নম্বরে ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়। দুই নম্বরে ইমান ভঙ্গের কারণ হলো, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যে ব্যক্তি নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী বানায় নে, নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানায়। মধ্যস্থতাকারী কেমন? অনেকে মনে করে যে দেখেন যে কোর্টে যখন বিচার আচার হয়, আদালতে যাই, তখন সরাসরি কি আমরা যাইতে পারি নাকি? একজন উকিল লাগে, ব্যারিস্টার লাগে, জজ লাগে, এত কিছু লাগে। তা আল্লাহর আদালতে বিচার হবে, আল্লাহু আকবার, সে বিশাল আদালত, সেখানে আমার মতো ছোট মানুষ আল্লাহর আদালতে যাই জবাব দিতে পারবো? তাহলে সেখানে আল্লাহর আদালতে যাইতে হইলেও এরকম উকিল দরকার, ব্যারিস্টার দরকার, আইনজীবী নিয়োগ করতে হবে। এই ধারণাটা শয়তান মানুষের মধ্যে ঢুকায় যে আইনজীবী লাগবে, আইনজীবী ছাড়া তুমি আল্লাহর কাছে কেমনে যাবা। কিন্তু দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার দুইটা কি এক জিনিস? দুনিয়ার বিচারক যিনি বিচার করেন, তিনি আমি যে অপরাধ করছি উনি কিন্তু দেখেন নাই, উনি দেখেন নাই, এই জন্য সাক্ষী লাগে, কত কিছু লাগে, তারপরে যাই উনি প্রমাণ করেন। কিন্তু আমি আপনি যত নাফরমানি করি, মাটির নিচে পানির নিচে যাইও যদি নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নাফরমানি সেই গুনাহ সরাসরি দেখেন। আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষীরও দরকার নাই। আবার কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এখানে আবার আল্লাহ পাক লিখিও রাখতেছেন, আবার এটা ভিডিও করে রাখতেছেন, কত ধরনের আল্লাহ পাক হেফাজত করতেছেন। তাহলে আল্লাহর আদালতে বিচারের জন্য মধ্যস্থতাকারী বানায়, যেমন আরবের মুশরিকরা বানাইতো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, এই তোমরা এইসব মূর্তির পূজা করো কেন, ইবাদত করো কেন? বলে যে শুনেন, এরা আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে যোগসূত্র স্থাপন করে, আল্লাহ এবং আমাদের মধ্যস্থতাকারী এরা, এদেরকে ইবাদত করলে আল্লাহর ইবাদত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, খবরদার, এদেরকে ইবাদত করলে আল্লাহর ইবাদত হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ইবাদত করতে চাইলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো, এটাই আল্লাহর ইবাদত। তাহলে দুই নম্বরে আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি মধ্যস্থতাকারী বানায় নে, তাহলে ঈমান ভেঙে যায়। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভেঙে যায়। আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে, সেটা ছোট বিষয় হোক, কিন্তু আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, যেমন দাড়ি, কেউ যদি দাড়িকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করে, টুপি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, পর্দা নিয়ে, হেজাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এরকম কোন দিনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, একটা সুন্নত, ছোট একটা সুন্নত নিয়েও কেউ যদি ঠাট্টা করে, ইস্তেহজা করে, তাহলে তার ঈমান সাথে সাথে ভেঙে যায়। আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করা যাবে না, আল্লাহর দিনের কোন বিষয় নিয়ে। হয়তো আমি পালন করতেছি না, এই জন্য আমি অপরাধী, কিন্তু কেউ পালন করতেছে তাকে সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। চার নম্বর যে কারণটি, সেটি হলো আল ইরাদওয়ান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, আল্লাহর দিন শিখেও না, আমলও করে না, আল্লাহর দিনের কোনো খবরও রাখে না, আল্লাহর দিন থেকে পুরো বিমুখ। তাহলে এই লোকের আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেলে তার আর ইমান থাকে না। যেমন কোন স্টুডেন্ট জীবনে স্কুলে যায় না, ইউনিভার্সিটিতে যায় না, একবার ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে পুরো সেমিস্টার চলে গেছে, একদিনও ক্লাস করে নাই, পরীক্ষা কবে এই খবরও লয় না, পরীক্ষাও দেয় না, ওই স্টুডেন্টের ছাত্রত্ব থাকে নাকি? তাহলে যেই লোক দিন সম্পর্কে কোনো এলেমও শিখে না, কোনো আমলও করে না, খোঁজ খবরও রাখে না, এই লোকের ইমান ভেঙে যায়। তারপরে জাদু, সেহের, জাদু করলে ইমান ভেঙে যায়, জাদু করাটা কুফরি, এই সেহেরের মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যায়, ইমান ভেঙে যায়। তারপরে আপনার ইমান বঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে আল্লাহর দিনের কোনো বিষয়কে তুচ্ছ মনে করা, আল্লাহর দিনের কোনো বিষয়কে মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, যে এটা না করলেও চলে, এটা মনে করলে ইমান ভেঙে যায়। ইমান বঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে কোনো ব্যক্তিকে আল্লাহর শরীয়ত থেকে মুক্ত মনে করা, এই মুক্ত মনে করলে ইমান ভেঙে যায়। যেমন ধরেন যে কিছু লোক আছে যে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলাম যে ভাই নামাজ পড়েন না কেন, কয় ভাই আমি এখন শরীয়ত তরিকত হাকিকত সবকিছু পার হয়ে আমি এখন হাকিকতে চলে আসছি, এই জন্য আর নামাজ লাগে না, নাউজুবিল্লাহ। তাহলে এই যেই লোককে শরীয়তের আওতাভুক্ত মনে করবে যে এই লোকের উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য না, এটা মনে করলে ইমান ভেঙে যায়, ইমান চলে যায়। এরপরে কোন একটা কুফরি, এটাকে কুফরি মনে না করা, কোন একটা শিরককে শিরক মনে না করা, এটার দ্বারাও ঈমান ভেঙে যায়। কুফরিকে কুফরি মনে করতে হবে, শিরককে শিরক মনে করতে হবে, তবে কোন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলে তাকে কাফের বলা যাবে না, যদিও তার কর্মটা কুফরি, তার কাজটা কুফরি, কিন্তু তাকে বলা যাবে না কাফের। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা, যে কাউকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু অমুসলিম যে কাফের, যে বলতেছে আমি মুসলমান না, তাকে কাফের বললে কোনো অসুবিধা নেই। আবার অনেক জায়গায় অনেকে বেশি সতর্কতা অবলম্বন করতে যায়, কাফের কেউ কাফের বলে না, যে মুসলিম না, যে নিজেই বলতেছে যে আমি অমুসলিম, তো সে তো কাফেরই, সে তো মুশরিকই, তাকে কাফের বলতে মুশরিক বলতে অসুবিধা নেই, কিন্তু যিনি মুসলিম কিন্তু কাজ করে কুফরি, কুফরি কাজ করে দেখে তাকে কাফের বলা যাবে না, যদি সে নিজেকে মুসলিম বলে। আল্লাহ পাক নবী রাসূল পাঠাছেন পৃথিবীতে কাফেরকে মুসলিম বানানোর জন্য, মুসলিমের কাফের বানানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠান নাই। কিন্তু এখন দেখা যায় আমরা খালি ফতোয়া দিয়ে দিয়ে সব মুসলমানের কাফের বানাই দিই, মানে মুসলমান কমানোর চেষ্টা করি, মুসলমান বাড়ানোর চেষ্টা করি না। একজন বারুক এটা চায় না, বরং কমাইতে চায় যে সবগুলা এই কাফের, এটা কাফের, এটা কাফের। খালি মুসলমান থাকলে আমি আর আমার দল আছি আর সব কাফের, মানে মুসলমানের সংখ্যা কমাই একবারে অল্পের মধ্যে নিয়ে আসা, এটা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার নীতিমালার পরিপন্থী যে মুসলিমের সংখ্যা আমরা বাড়ানোর চেষ্টা করব এবং মুসলিমদের মধ্যে দলাদলি, ফেরকাবাজি, গ্রুপবাজি এগুলাকে কমাই। আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে, ইমানের বন্ধনে আবদ্ধ হব। ছোটখাটো ইসলামী বিষয় নিয়ে একতলাফ যুগে যুগে 1400 বছর ধরে ছিল, আরো হাজার হাজার বছর ধরে থাকবো। এটা কেউ ইচ্ছা করলে এগুলো মেটানো কেয়ামত পর্যন্ত সম্ভব না। এইগুলো যে একতলাফ হয়েছে এগুলো এখনো আছে, আরো শত শত বছর পরেও থাকবো। কেউ ইচ্ছা করলে এগুলার সব মুসলমানের এক বানাই ফেলবো, এটা আর পৃথিবীতে কোনোদিন সম্ভব না। কিন্তু এই ছোটখাটো একতলাফকে রেখে আমাদেরকে দেখতে হবে যে আমি মুসলমান, আরেকজন ভাই মুসলমান, ইসলামকে অগ্রাধিকার দিতে হবে। মুসলিম হিসেবে ভাই ভাই ছোটখাটো একতলাফ থাকবে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সময় কম, আমি বিস্তারিত কথা বলতে পারতেছি না, যে যিনি যে আমলটা করতেছেন তিনি কিন্তু অন্তরের দিক থেকে খালেজ ভাবে দিনকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে করতেছেন, কারো মধ্যে দিনের ভালোবাসার কমতি নাই। যিনি আপনার মিলাদের মধ্যে কেয়াম করতেছেন তিনিও রাসূলকে মহব্বত করে ভালোবেসে করতেছেন, আবার যিনি করতেছেন না তিনিও রাসূলকে মহব্বত করেই করতেছেন না। দুজনের মহব্বতের কিন্তু কমতি নাই কারো, কিন্তু মাসকান্দি হয়তো বুঝতে গিয়ে দুইজনের দুই রকম বুঝ হয়েছে, কিন্তু এরকম দুইজনের দুই রকম বুঝ হয়েছে বলে দুইজন শত্রু হয়ে যাবে না, দুইজনের মধ্যে বন্ধুত্ব থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সারা বছর ঝগড়া হয় না কি আপনাদের দেশে? মনে হয় না। হ্যাঁ, বয়স যত বাড়ে ঝগড়া তত বাড়ে, দেখবেন যে বুড়া বুড়ির ঝগড়া আরো বেশি, বৃদ্ধ হইলে, যৌবন কালে তো ঝগড়া থাকেই, বৃদ্ধ হইলে আরো বাড়ে। কিন্তু ঝগড়া যত বাড়ে মহব্বত তত বাড়ে, দেখবেন বৃদ্ধ কালে বুড়ি যদি কোথাও যায় বুড়া খালি খবর লয় এ তোর মা কবে আসবো, মানে বুড়ার তখন আরো বেশি দরকার, খেদমতের দরকার, তখন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, অথচ ঝগড়াও করে প্রতিদিন। ঝগড়া করার দ্বারা কি তারা দুজন আলাদা হয়ে যায়? এই জন্য মুসলিম উম্মার মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ, একতলাফ, এগুলো যুগে যুগে ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্তও থাকবে। কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনে, মুসলিম হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে একজন আরেকজনকে শত্রু মনে করা যাবে না, একজন আরেকজনকে আমার বাহিরের লোক বা ইসলামের বাহিরে চলে গেছে এরকম মনে করা যাবে না। মুসলিম হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে হবে, এটা আগে ঠিক রেখে তারপর একতলাফ। ঠিক আছে ভাই, তুমি এটা দিন মনে করতেছ না, তুমি এমনি করো, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, আমি এমনি করি, বাস তোমারটা তুমি জবাব দিবে, আমারটা আমি জবাব দিবে, কিন্তু দুইজনেই আমরা ভ্রাতৃত্বের বন্ধনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা রেখেই মুসলিমদের ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। মুসলিম যত বিভক্ত হবে মুসলিমদের শক্তি তত দুর্বল হয়ে যাবে, এবং সমাজে অসংখ্য বড় বড় অপরাধ রয়ে গেছে। আজকে দেখেন নামাজিরা নিজেরা নিজেরা মারামারি করে, নামাজি নামাজি মারামারি করে, বেনামাজির সাথে কোনো বিরোধ নাই, বরং বেনামাজিরে এই গ্রুপও টানে ওই গ্রুপও টানে, বেনামাজিরে দুই গ্রুপে টানে। মসজিদে যারা নামাজ পড়তে আসছে ওই নামাজিরাই নামাজ পড়তে যায়, এক গ্রুপ কেউ কেউ রাবুলিয়াদান করতেছে, কেউ করতেছে না, কেউ আমিন একটু সশব্দ বলতেছে, কেউ নিঃশব্দ বলতেছে, কেউ মানে সূরা আল ফাতিহা পড়তেছে ইমামের পিছনে, কেউ পড়তেছে না, বাস নামাজিরা। তো এই একতলাফ তো আজকের যুগের না, এটা তো 1400 বছর ধরে এই একতলাফ আছে, ছিল না? এই 1400 বছর ধরেই এই একতলাফ ছিল, আছে এবং থাকবে। কিন্তু এই একতলাফের কারণে নামাজি নামাজি তো মারামারি করতে পারে না, ঝগড়াঝাটি করতে পারে না। মসজিদের ইমাম সাহেবের পিছনে, একটা মসজিদে যখন সলাত হয়, নামাজ হয়, ইমাম সাহেবের পিছনে কত রকমের লোক নামাজ পড়ে, পড়ে না? সুদখোরেরা নামাজ পড়ে না আমাদের পিছনে, বড় বড় সুদখোর, বড় বড় ঋণ খেলাপি আমাদের মুসল্লি, বড় বড় ঘুষখোর আমাদের মুসল্লি, বড় বড় জেনাকারী বেবিচারী লোক আমাদের পিছনে নামাজ পড়ে। কোনোদিন ইমাম সাহেব বলছে যে খবরদার সুদখোরেরা মসজিদ থেকে বাইর হয়ে যান, আমার পিছনে কোনো সুদখোর নামাজ পড়তে পারবেন না, এই কথা কোনো ইমাম সাহেব বলছে? ইমাম সাহেবের মসজিদের সভাপতি সেক্রেটারি সবাই তো সুদখোর আর ঘুষখোর। ইমাম সাহেব যদি ওই কথা বলে ইমাম সাহেবের চাকরি থাকবো। ইমাম সাহেব কিন্তু বলে কোনোদিন বলে না যে খবরদার সুদখোরেরা মসজিদ থেকে বাইর হয়ে যান, ঘুষখোরেরা বাইরে যান, টাই ফোরছেন যারা তারা বাইরে যান, তাই ব্যাপারে অনেকে আমরা ফতোয়া দিয়ে বসে বসে, কিন্তু কোনোদিন মসজিদে বলছে যে টাই ফোরছেন যারা শার্ট প্যান্ট যারা পরছেন মসজিদ থেকে বাইরে যান? কারণ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের তো শার্ট প্যান্ট পরা টাই পরা, এই মাসালা এখানে নাই। কিন্তু যদি কারোর দুর্বল পায় ইমাম সাহেব, যদি দেখে যে একজন একটু আমিনটা সশব্দে বলছে, কোন ক্রমে ভুল ক্রমে একজন মুসল্লি রাফলিয়া দান করছে, ইমাম সাহেব সাথে সাথে বের করে দিচ্ছে, বলে তো আপনি আর এই মসজিদে আসবেন না, যান মসজিদ থেকে বের হয়ে যান। নাউজুবিল্লাহ, মসজিদ থেকে আল্লাহর বান্দাকে বের করে দেওয়ার অধিকার আপনি কই পাইলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর বান্দারা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর জিকির করবে, এই ক্ষেত্রে যারা বাধা দেয় তাদের থেকে বড় জালেম আর কে হইতে পারে? তাহলে আল্লাহর মসজিদে বাধা দেওয়ার অধিকার তো আপনার না। আপনি সুদখোরকে বাধা দিলেন না, ঘুষখোরকে বাধা দিলেন না, এত বড় বড় অপরাধীদেরকে বাধা দিলেন না। এই লোক যদি আপনার দৃষ্টিতে অপরাধ করেও থাকে, তো ওই অপরাধ কি সুদখোরের থেকে বড় অপরাধ, ঘুষখোরের থেকে বড় অপরাধ? আমিন একটু জোরে বলছে, এটা কি সুদখোর ঘুষখোরের থেকে বেশি অপরাধ করে ফেলছে? রাবলিয়া দান করছে, এটা কি বড় অপরাধ করে ফেলছে? তাহলে আপনি এদেরকে কেন মসজিদ থেকে বের হয়ে যেতে বলবেন? আপনার পিছনে বড় বড় অপরাধীরা সবাই নামাজ পড়তে পারে, কারো ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু এই একটা আমলের একতলাফার কারণে আপনি তাকে মসজিদ থেকে বের করে দিবেন। মুসলিমদের মধ্যে এবং আমরা এক মুসলিম নামাজি আর এক নামাজির বলে লামাজাবি, লামাজাবি শুনছেন না? আপনাদের দেশে বলে নাকি? আচ্ছা শুনেন, যারা রাফলি আদায় করেন নামাজের মধ্যে, এই রাফলি আদায় কি কোনো মাঝহাবে নাই? শাফি মাজহাবে আছে, মালিকি মাজহাবে আছে, হাম্বলি মাজহাবে আছে, আমিন সশব্দে বলা, এগুলা কি কোনো মাজহাবে নাই? আছে না? তাহলে এবং যারা নিঃশব্দে বলতেছেন, যারা আসতে বলতেছেন, সেটাও তো মাজহাবে আছে, হানাফি মাজহাবে আছে। যারা রাফলিয়াদান করতেছেন না তাদের তো আছে। তাহলে যারা রাফলিয়াদান করতেছেন তাদের তো মাজহাবে, যে কোনো এক মাজহাবে আছে, যারা করতেছেন না তাদের তো আছে, যারা আমিন সশব্দে বলতেছেন তাদের তো আছে, যারা নিঃশব্দে বলতেছেন তাদের তো আছে। আচ্ছা যারা নামাজে পড়ে না তাদেরটা কোন মাজহাবে আছে এটা বলেন? এক জায়গায় ওয়ালা দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে মারামারি লাগছে, এখন ইদানিং এই মারামারি হয় না, এক গ্রুপ বলে যে ওয়ালা দোয়াল্লিন আর এক গ্রুপ বলে ওয়ালা জোয়াল্লিন, এখন দুই গ্রুপ মারামারি জোরে সোরে। তো এখন ওই এক লোকের যায় বলে যে তুমি ওয়ালা দোয়াল্লিন না জোয়াল্লিন, বলে যে ভাই আমি নামাজে পড়ি না। তো নামাজ না পড়লে আর দোয়াল্লিনের ঝামেলাও নাই, জোয়াল্লিনের ঝামেলাও নাই। আরেক জায়গায় কিয়াম আর ব্যাকিয়াম লয় মারামারি লাগছে, এক গ্রুপ বলে যে মিলাদের মধ্যে কিয়াম করতে হবে, আরেক গ্রুপ বলে যে করা যাবে না। তা এক লোকের সকল মারামারি শুরু হয়েছে, এক লোক রুকুর মধ্যে যাই রয়েছে, কি ব্যাপার ভাই তুমি আমরা রয়েছো কেন? আমি কিয়ামিও না ব্যাকিয়ামিও না, আমি রুকু অবস্থায় আছি। যারা নামাজি, যারা নামাজ পড়তে গেল, তাদের যেই কার্যক্রম যেই আমল, এটা এক মাঝহাবে না এক মাঝহাবে দেখা যায় আছে, কিন্তু যে নামাজে পড়লো না তারটা তো কোনো মাঝহাবে নাই। পৃথিবীর এমন কোন মাঝহাব আছে যে মাঝহাবে বলছে যে নামাজ পড়া লাগবে না, বা শুক্রবারে পড়লে চলবে, বা দুই ঈদের দিন পড়লে চলবে? শাফি মাঝহাবে বলছে, হানাফি মাঝহাবে আছে, হাম্বলি মাঝহাবে আছে। তাহলে লা মাঝহাবি কারা, নামাজিরা না বেনামাজিরা? বেনামাজির কোনো মাঝহাব নাই, নামাজি যারা তাদের সবাইরই মাঝহাব আছে, যে কোনো এক মাঝহাবের সাথে তার মিল আছেই, ওই চার মাঝহাবের বাহিরে সে যায় নাই, কিন্তু যে নামাজে পড়ে নাই সে লা মাঝহাবি, তার কোনো মাঝহাব নাই। পৃথিবীর কোনো মাঝহাব বলে নাই যে নামাজ পড়া লাগবে না, অথচ ওই ব্যাপারে আমরা তাদেরকে লা মাঝহাবি বলি না। যে নামাজ পড়তে আসলো যে মুসলিম ভাইটা, তাকে আমরা বলতেছি যে এই বেটা তুমি লা মাঝহাবি, তোমার মাঝহাব নাই। আরেকটি জিনিস মাজহাবের ব্যাপারে সংক্ষিপ্ত ভাবে বলে দিই, সেটা হলো যে মাজহাব সবাই মানে, মাজহাববিহীন কোনো মুসলমান বাংলাদেশে নাই। মাজহাবটা মানাটা দুই ধরনের, এক ধরনের পদ্ধতিকে বলা হয় তাকলিদ, এক ধরনের পদ্ধতিকে বলা হয় তানাক্কুল। তো তাকলিদ হলো মানে আপনি চার মাজহাবের যে কোনো একটা মাজহাবকে অন্ধভাবে অনুসরণ করবেন, মানে ওই মাজহাবে যা আছে যেভাবে আপনি সেটা মেনে চলবেন, এটাকে বলা হয় তাকলিদ। আরেকটা হলো তানাক্কুল, তানাক্কুল বাইনাল মাজাহেব, এটা হলো পৃথিবীতে অনেকগুলো মাজহাব ছিল, হক মাজহাব ছিল, শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে চারটা মাজহাবে এসে সীমাবদ্ধ হয়েছে। তো এই চারটা হক মাজহাবের মধ্যে যেই মাজহাবের দলিলটা বেশি শক্তিশালী সেটার অনুসরণ করা, এটার নাম হলো তানাক্কুল। মানে চার মাজহাবের ধরেন চারটা দলিল, এই চারটা দলিলের মধ্যে যেই দলিলটা বেশি স্ট্রং, বেশি শক্তিশালী সেটা ফলো করা, সেটা যে মাজহাবের হোক, সেটা হয় হানাফি মাজহাবেরও হতে পারে, শাফি মাজহাবেরও হতে পারে, মালিকি মাজহাবেরও হতে পারে, হাম্বলি মাজহাবেরও হতে পারে। মানে দুইটার পার্থক্য হলো এই জায়গায়, একটা হলো ব্যক্তির অনুসরণ আর একটা হলো দলিলের অনুসরণ। একটা হলো আমি ব্যক্তি চিনি না, ব্যক্তি যেই হোক, শাফি হোক, মালিক হোক, হাম্বলি হোক, আমার অসুবিধা নাই, আমার দরকার দলিল। আরেকটা হলো না, আমি দলিল বুঝি না, আমি মূর্খ মানুষ, আমি ব্যক্তি চিনি, আমি ওই মুফতি ইমাম হোসেন সাহেবের চিনি, ইমাম হোসেন সাহেবের যা কয় তা মানে। এটা হলো একটা যে এই ডক্টর মুফতি ইমাম হোসেন সাহেব আসছে উনি উনারে চিনি, আমি আর কিছু চিনি না, উনি যা কয় তা মানে, এটার নাম তাকলিদ। আর তানাক্কুল হলো না, উনারে চিনি না আমি, উনি যা বলবো সেটা যদি কোরআন হাদিস থেকে কয় সেটা মানে, কোরআন হাদিসের বাইরে কইলে মানি না, এটার নাম হলো তানাক্কুল। বুঝতে পারছেন কথাটা? এই দুইটা ধারা বর্তমান পৃথিবীতে চলে। একটা ধারার পৃষ্ঠপোষক হলো দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ হলো তাকলিদের ধারা, যে দারুল উলুম দেওবন্দের বক্তব্য হলো যে তাকলিদ মেনে চলতে হবে, যে কোনো একটা মাজহাবের অন্ধভাবে অনুসরণ করতে হবে, কারণ একসাথে চার মাজহাব অনুসরণ করতে গেলে অনেক সময় ঝামেলা আছে, জটিলতা আছে। জটিলতা কি? জটিলতাটা হলো মানুষ সুবিধা খুঁজবে, কোন মাজহাবে সুবিধা পাওয়া যায়। যেমন তালাকের ক্ষেত্রে সব জায়গায় হানাফি মাজহাব মানে, তালাকের টাইম হইলে ওই শাফি মাজহাব খোঁজে। কারণ হলো তালাক হানাফি মাজহাবে তিন তালাক একসাথে দিলে তিন তালাকে হবে, শাফি মাজহাবে তিন তালাক দিলে এক তালাক হবে। এখন এই বেটা সব জায়গায় হানাফি মাজহাব, তালাকের ক্ষেত্রে আসলে শাফি মাজহাব খোঁজে। তা আমার কাছে ফতোয়ার জন্য আসলে, মাসালার জন্য আমি আগে জিজ্ঞাসা করি আপনি কোন মাজহাবের অনুসারী, হানাফি মাজহাব হলে তালাকের ফতোয়া হানাফি মাজহাবের হবে, আর আপনি যদি শাফি মাজহাবের হন সব শাফি মাজহাবের, তাহলে আপনার তালাকের ফতোয়া শাফি মাজহাবের। কারণ আপনি সুবিধা খুঁজতেছেন, দিন নিয়ে সুবিধাবাদী করা এটা হারাম। দারুল উলুম দেওবন্দের প্রথম যুক্তি হলো যে এই সুবিধাবাদের আশ্রয় হতে পারে। দ্বিতীয় হলো যেই অঞ্চলে যে মাজহাব, ওই অঞ্চলে ওই মাজহাবের আলেম থাকে, আপনি অন্য মাজহাব ফলো করতে গেলে ওই মাজহাবের আলেম পাবেন কোথায়, তা আলেম না পাইলে তো সেখানে আপনি মাসালা মাসাইল জানবেন কিভাবে। এটা হলো দারুল উলুম দেওবন্দের যুক্তি যে এজন্য এক মাজহাব অনুসরণ করতে হবে। আরেকটা হলো চার মাজহাব অনুসরণ করতে হবে, চার মাজহাব একসাথে, এটার মূল গোড়া হলো ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাব্বারা, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারা, এটার গোড়া হলো মদিনা। মদিনার জামিয়া ইসলামিয়ার বক্তব্য হলো যে চার মাজহাব হক, সুতরাং চার মাজহাব যেহেতু আমরা একসাথে পাইতেছি, এখানে আমরা রিসার্চ করে গবেষণা করে চার মাজহাবের মধ্যে যেই দলিলটা বেশি শক্তিশালী আমরা সেই দলিলটা মানব, সেটা যেই মাজহাবের হোক, চার মাজহাবের যেই মাজহাবে পড়ুক, এটা হলো তানাক্কুল, এটাকে বলা হয়। এখন কথা হলো যে একজন সাধারণ মানুষ সে বুঝবে কিভাবে যে কোন দলিলটা শক্তিশালী। আপনাদেরকে যদি বলি চারটা দলিল পরে শুনাই, আপনারা কি বুঝবেন কোনটা শক্তিশালী? হ্যাঁ, এটা তারা রিসার্চ করার জন্য, তারাই সেখানে গবেষণা করার জন্য এই মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে এটা রিসার্চ হয়, গবেষণা হয়, সেখানে এই দলিলগুলো নিয়ে গবেষণা করে কোন দলিলটা, মানে চারটা দলিল মাজহাবের ধরুন চারটা হাদিস, কোন হাদিসটা সহি, কোন হাদিসটা দঈফ, কোন হাদিসটা হাসান, এখানে রিসার্চ করে তারা বের করে দেন। এটাও কিন্তু এক ধরনের মানে তাকলিদ, এটাও আরেক ধরনের তাকলিদ। মানে যারা ধরেন এই যে রাফুলিয়াদান করতেছেন, আমিন সহ শব্দ বলতেছেন, তা আমরা মনে করি কি, মনে হয় এরা ওই যে বাংলা বুখারি পড়ি পড়ি মনে হয় আমল করে, এরকম অনেক সময় মনে করি যে এরা মনে হয় নিজেরা পড়ি পড়ি আমল শুরু করছে। আসলে এরা নিজেরা পড়ি পড়ি আমল করে না, এরা মদিনা ইউনিভার্সিটির ওই ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে, ওখান থেকে রিসার্চ করে এটা বলে দে যে এই ব্যাপারে এই চারটা হাদিসের মধ্যে এই হাদিসটা সবচেয়ে শক্তিশালী, সেটার অনুসরণ করে, সেটা ওলামায়ে কেরাম বলে, মূর্খ লোকেরা সাধারণ লোকেরা বলে না। এবং আল্লাহু আকবার, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম আছে মদিনাতে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল কিয়ামতের আগে সারা দুনিয়াতে ডুববে, কিন্তু মদিনা মুনাওয়ারাতে দাজ্জাল ডুববে না। মদিনা মুনাওয়ারার প্রত্যেক রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন, দাজ্জাল ঢুকতে গেলে দাজ্জালকে ফেরেশতারাই প্রতিহত করবে। তাহলে মদিনার এলেম দাজ্জাল মুক্ত থাকবে, কিয়ামত পর্যন্ত দাজ্জাল মুক্ত থাকবে। অর্থাৎ নির্বেজাল এলেম, নির্বেজাল আলেম কেয়ামত পর্যন্ত মদিনাতে পাওয়া যাবে। এই জন্য মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করা, ইত্তেবা করা ফেতনা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায়, যে মদিনার ওলামায়ে কেরামের ইত্তেবা করা। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের ওলামায়ে কেরাম, আমরা মদিনার ওলামাদের ইত্তেবা করতে গেলে আমরা মনে করি যে আমাদের ইত্তেবা বাদ দিয়ে এরা আবার বাহিরের ইত্তেবা করে কেন। এই জন্য অনেকে দেখা যায় বাহাস করার জন্য চিৎকার দেয় যে আসেন আমাদের সাথে বসেন, বাহাস করেন, এই করেন। বাহাস করে কি কোনো সমাধান হয়? আজ পর্যন্ত বাহাস করে কোনো সমাধান হয়েছে? বাহাস বলতে ইসলামে যেটা বোঝায় সেটা এখন আর দুনিয়াতে নাই। বাহাস মানে গবেষণা, রিসার্চ। তো রিসার্চ করার আলেম বাংলাদেশে কয়জন আছে? রিসার্চ বুঝে এরকম আলেম তো বাংলাদেশে পাওয়া মুশকিল। বাহাস মানে রিসার্চ করা, গবেষণা করা। গবেষণা করে একটা মাসআলার ব্যাপারে চার পাঁচ জন আলেম বসে গবেষণা করবে, এটার নাম বাহাস। কিন্তু এখন বাহাস হয়ে গেছে ঝগড়া করা, মারামারি করা, এটারে বলে বাহাস। কত বড় মূর্খতা, জাহালত এসে গেছে যে কয়েকজন মিলে মারামারি ঝগড়াঝাটি করা কয়, এটার নাম বাহাস। বাহাস মানে রিসার্চ, গবেষণা করা। একটা মাসালা নিয়ে, দিনের একটা বিষয় নিয়ে রিসার্চ করবেন, এটার নাম গবেষণা। আর গবেষণা নিয়ে তো মারামারি হবে না। গবেষণার রেজাল্ট যদি একরকমে হয় তো সেটা গবেষণা হয় কেমনে? সাধারণ যারা গবেষক আছেন, যারা জেনারেল শিক্ষিত আছেন, তারা জানেন যে একটা বিষয়ে রিসার্চ যখন করা হয়, পাঁচজনে যদি রিসার্চ করে, পাঁচজনের রিসার্চের রেজাল্ট তো একরকম হবে না, পাঁচজনের রিসার্চ তো পাঁচ রকম হবে। যদি একরকম হয় বুঝতে হবে এখানে রিসার্চ হয় নাই, এখানে ডিজিটাল কারসুফি হয়েছে। এখানে পাঁচজনে মিলে আগে ঠিক করে রাখছে যে আমাদের গবেষণা যেটাই হোক রেজাল্ট এটাই হবে। যদি অরিজিনাল গবেষণা করে তো পাঁচজনের গবেষণা তো পাঁচ রকমই হবে, তো পাঁচ রকম হলে আবার মারামারি হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মারা গেছেন, তিনি আমাদেরকে একদিন রিসার্চ মেথডোলজির উপরে একটা ক্লাস করাছিলেন। তো উনি বলছিলেন যে রিসার্চ মেথডোলজির উপরে উনি গবেষণা করতে গিয়ে বলছে যে গবেষণার একটা বড় থিওরি হলো আগে থেকে মাথায় কোনো জিনিস বদ্ধমূল রাখা যাবে না। আগে থেকে মাথায় যদি একটা জিনিস ঢুকে রাখা হয় তো পরে গবেষণা করলে সঠিক রেজাল্ট বের হবে না। এই জন্য উনি বলল যে বাংলাদেশের যারা ইসলামপন্থী মানুষ তারা কত পার্সেন্ট যে জন্ম নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত, এটা নিয়ে উনি রিসার্চ করছেন। তো এটা রিসার্চ করতে যায় উনি বলল যে আমার মাথায় ঢুকানো ছিল যেহেতু বাংলাদেশের আলেম ওলামারা এটার বিরোধী, তাহলে যারা ধর্মীয় জীবন যাপন করেন তারা মনে হয় 1% পাওয়া যাবে না যারা এটার সাথে সম্পৃক্ত। তো উনি বলেন যে পরে আমি যখন রিসার্চ করতে পাঠাইলাম বিভিন্ন অঞ্চলে, এবং যে অঞ্চলের মানুষ বেশি ধার্মিক সেই অঞ্চলে পাঠাইছি, পাঠানোর পরে ওই মেয়েদেরকে বাড়িতে মহিলাদের কাছে পাঠাইছে, মহিলা লোকেরা তখন তাদেরকে ফেতনা বলে মার এই বাড়ি থেকে বের করে দিছে, পরে বলে যে আবার বোরকা পরায়, বোরকার উপরে ছাতা দিয়ে তারপরে এদেরকে পাঠানো হয়েছে। পাঠানোর পরে মহিলারা বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন দিছে, ইনফরমেশন নেওয়ার পরে দেখা গেল প্রায় 70% এই এটার সাথে সম্পৃক্ত। তো উনি বলে যে আমার মাথায় আগে ধারণা ছিল কি, পরে গবেষণার রেজাল্ট হলো কি, মানে রিসার্চ হলো এরকম একটা জিনিস। তো রিসার্চ যদি হয়, বাহাস যদি হয়, তো বাহাস তো পাঁচজনের পাঁচটা হবেই, তো সেটা নিয়ে আবার ঝগড়া মারামারি হবে কেন? আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যেটা না বললে নয়, সেটা হলো আপনার একটা বিষয় নিয়ে দুইজন আলেম দুই রকম মতামত প্রকাশ করতেছেন, একজন বলতেছেন যে এটা এরকম হবে, আরেকজন বলতেছেন যে এটা এরকম হবে। এখন দুইজনে মিলে যদি এই স্টেজে বসে আপনাদের সামনে বলতে থাকে, তা আপনারা কি এটা সমাধান দিতে পারবেন? আপনারা দলিলের কি বুঝেন? এখন এখানে দুজনের সমাধান দিতে হলে একজন বিজ্ঞ নিরপেক্ষ আলেম লাগবে, যিনি আমারও পক্ষের না উনারও পক্ষের না, উনি বুঝবেন শুধু উনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষের উনি লোক, উনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, কোন দলিল মজবুত এটা বুঝবেন, আমাকেও চিনবেন না উনাকেও চিনবেন না, এরকম লোক বাংলাদেশে আছে। এখন যত ওলামায়ে কেরাম বলেন, যারাই বলেন, কেউ এক গ্রুপের সাথে না এক গ্রুপের সাথে সম্পৃক্ত, তো উনি তো ওই গ্রুপেরটাই মনে করবেন যে হক, তো এটা সমাধান দিবে কে? ওই সমাধান দেওয়ার আলেমে তো এই দেশে নাই। তা আপনার এই জন্য বাহাস করে, মারামারি করে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করে, এগুলো সব বন্ধ করে আমরা যেটা মনে করি সেটা হলো যে এই যুগে নবী নাই, রাসুল নাই, কোন আমরা নবী পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই, তাবেঈনে কেরাম পাই নাই, তাবে তাবেঈনে কেরাম পাই নাই, এই ফেতনার যুগে আমরা বসবাস করতেছি। এই যুগে কোরআন সুন্নাকে শক্ত করে আগড়ায় ধরে, কোরআন সুন্নার সাথে নিজের জীবনকে আগড়ায় ধরে যতটুকু সম্ভব সহি দিনের উপরে থাকার জন্য চেষ্টা করব। কিন্তু দিন নিয়ে কারো সাথে ঝগড়া, বিবাদ, মারামারি, ফেতনা, ফাসাদ এগুলো সৃষ্টি করা যাবে না। আমরা সবাই মুসলিম, চেষ্টা করব আল্লাহ যেন সবাইকে সহি পথে চলার তৌফিক দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদল সাহাবীকে আল্লাহ রাসূল পাঠাইলেন যে যাও ওই অমুক জায়গায় যাও। যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, ওই জায়গায় তোমরা ওই জায়গায় না পৌঁছার আগে কেউ আসরের নামাজ পড়বা না, আসরের নামাজ পড়বা ওই জায়গায় গিয়ে। এখন রাস্তার মধ্যে আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, একদল সাহাবী বলে যে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়তে হবে, সুতরাং যদি সেখানে কালকে ফজরের সময় যায় পৌঁছি তো আসর এখানে যায় পড়তে হইব, এদিকে পড়া যাবে না। আরেক দল বললো যে আরে বেকুব, রাসুলের কথা বুঝো নাই, আল্লাহ রাসূল বলছেন যে আমরা যাতে এত দ্রুত গতিতে যাই যে আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা যাতে পৌঁছে যাই, এই জন্য বলছে ওখানে যায় আসর ফটবা। তার অর্থ এই নয় যে আসরের ওয়াক্ত চলে গেলেও আসর পড়া যাবে না, এই কথা রাসুল বলেন নাই। এখন সাহাবায়ে কেরামের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ রাস্তায় আসরের নামাজ পড়ছেন, আরেক গ্রুপ পড়েন নাই, আরেক গ্রুপ ওই ওখানে যায় মাগরিবে রুখতে যায় আসর আসর পড়ছে, দুই এক গ্রুপ রাস্তায় আসরের টাইমে আসর পড়ছে। এখন দুই গ্রুপ পরবর্তীতে মদিনাতে এসে নবী সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই কাজ হয়েছে, এক গ্রুপ রাস্তায় আসর পড়ছি, আরেক গ্রুপ ওখানে যায় পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা উভয়ে সহি, সুবহানাল্লাহ, দুজনেরটাই ঠিক, কারণ দুইজনে আমার কথা নিয়ে রিসার্চ করছো, গবেষণা করছো, গবেষণা করে আমার কথাকে সবচেয়ে অগ্রাধিকার দিছো, যারা ওখানে যায় পড়ছো তারাও আমার কথাকে অগ্রাধিকার দিছো, যারা রাস্তায় পড়ছো তারাও আমার কথাকে অগ্রাধিকার দিছো, দুটোই সঠিক। তাহলে তারা দুই গ্রুপ তো মারামারি করেন নাই যে তোরা ভুল পথে চলে গেছ, আমরাই ঠিক আছি, এই কথা তারা বলেন নাই। কিন্তু আজকে দেখা যায় সামান্য একটু এদিক সেদিক হইলে আমরা ইসলাম থেকে বের করে দিচ্ছি, কাফের বানাই দিচ্ছি, মুশরিক বানাই দিচ্ছি, শুধু নিজেরা মুসলমানের সংখ্যা দিন দিন কমাইতেছি। এজন্য সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন পালন করি, মসজিদে যারা আমরা নামাজি, নামাজিরা সবাই এক পক্ষ হয়ে সমাজের যে ভাইয়েরা নামাজ পড়তেছে না তাদের কাছে যায় যে ভাই আসো নামাজি হয়ে যাও, আল্লাহর দিনের দিকে আসো, তুমি রাফল ঈদান করো আর না করো, আমিন জোরে বলো আর আসতে পারো, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, নামাজ পড়া দরকারি বিষয়, ওই ওই আমিন জোরে বলা আর আসতে বলার থেকে নামাজ পড়া জরুরি বিষয়, আগে নামাজি হও। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মসজিদের সকল মুসল্লি এবং আমাদের ইমাম সাহেবদের উচিত আমরা সকল মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ করে যাই সকল ভাইয়েরা নামাজ পড়তেছে না, তারপরে বর্তমানে মদ মাদকাশক্তি পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে, কিশোরদেরকে ধ্বংস করতেছে, সন্ত্রাস, এই যে পত্রিকায় প্রতিদিন রিপোর্ট আসতেছে গ্যাংস্টার বাহিনী কিশোরদের মধ্যে কত রকমের বাহিনী গড়ে উঠতেছে, আমাদের কিশোর ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, দিনের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝাটি মারামারি ফতোয়াবাজি এগুলো আমরা বন্ধ করে ওই বড় বড় বিষয়গুলো কিভাবে এই সমাজকে সুন্দর সমাজে পরিণত করা যায়, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত সুন্দর একটা সমাজ কিভাবে গঠন করা যায়, এই দিকে আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফেতনা থেকে, সকল প্রকার ফেতনা থেকে মুক্ত থেকে সহি দিনের উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে সকল দলাদলি, ফতোয়াবাজি, ফেরকাবাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল মুমিন ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইমান ভঙ্গের কারণগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইমান নিয়ে দুনিয়া থেকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।